ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وإن أردتم استبدال زوج مكان زوج وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منه شيئا، أتأخذونه بهتانا وإثما مبينا. وكيف تأخذونه وقد أفضى بعضكم إلى بعض وأخذن منكم ميثاقا غليظا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ পাক মাহে রমজানের মতো পবিত্রতম মাস, যে মাসে আল্লাহ তাআলার রহমত বিশেষভাবে আল্লাহ তাআলা বান্দার উপর দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন ও হাদিসে ঘোষণা করে দিয়েছে, এবং মাহে রমজানে আল্লাহ তাআলা যত মানুষকে মাফ করেন সারা ১১ মাসে আল্লাহ তাআলা এত মানুষকে মাফ করেন না, এবং সপ্তাহের মধ্যে শুক্রবার সবচেয়ে শ্রেষ্ঠ শক্তি। শুক্রবারের মধ্যে দোয়া কবুলের সময়ের ব্যাপারে দুইটা বর্ণনা, একটা বর্ণনা হলো দুই খুতবার মাঝখানের সময়, আর একটা বর্ণনা হলো আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত দোয়া কবুলের সময়। শুক্রবারের মাহে রমজান, শুক্রবারের দিন, আসরের পর দোয়া কবুলের সময় কোরআন এবং আল্লাহর ঘর এই দুইটাকে সমন্বয় করে কিছু সময় কাটাবার তৌফিক দিয়েছে, এজন্য সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ। তেলাওয়াতকৃত আয়াত সূরাতুন নিসার ১৯ এবং ২০ নম্বর আয়াত। গত সপ্তাহে ১৮ নম্বর আয়াতের আলোচ্য বিষয় ছিল যে তোমরা তোমাদের বিবিদের সাথে ভালো ব্যবহার করবে। যদি কোনো স্বামী তার স্ত্রীর কোনো একটা বিষয়ে অপছন্দ হয়, স্বামীর কোনো একটা বিষয়ে খারাপ লাগতেছে স্ত্রীর থেকে, সে যেন ওই খারাপটাকে খারাপ মনে না করে এটা চিন্তা করে যে আল্লাহ তাআলা তার মধ্যে অন্য কোনো দিক থেকে ভালো রাখে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে 18 নম্বর আয়াতে বলে দিয়েছেন, যদি তোমরা তাদেরকে অপছন্দ করো তাহলে হয়তো তোমরা এমন জিনিসকে অপছন্দ করতেছো আল্লাহ তাআলা ওই জিনিসটার মধ্যে তোমাদের জন্য অনেক ভালাই রেখে দিয়েছে, কল্যাণ রেখে দিয়েছে। এই ছিল গত সপ্তাহের আলোচনার সার কথা। আজকে 19 এবং 20 নম্বর আয়াতের আলোচ্য বিষয় আগের সাথে মিল। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা এক স্ত্রীর জায়গায় আর এক স্ত্রীকে গ্রহণ করতে চাও, জাহেলি যুগের কথা, বর্বরতার যুগের কথা, এক স্ত্রীর জায়গায় যদি তোমরা আর একটা স্ত্রী গ্রহণ করতে চাও এবং আগের স্ত্রীকে অনেক দেনমোহর তোমরা দিয়ে দিয়েছ, তাহলে সেটা তোমরা আর ফেরত নিও না। তোমরা কি সেটা নিবে? তার উপর স্পষ্ট অপবাদ দিয়ে কি তোমরা তার থেকে এই দেনমোহরটা ফেরত নিতে চাও? অথচ তোমরা সেটা কিভাবে তার থেকে নিবে? তার সাথে তো তোমাদের একাকিত্ব হয়েছে, স্বামী স্ত্রী দুজনে একাকী সময় অতিবাহিত হয়েছে। সুতরাং তোমরা তার থেকে সেটা নিবে না, যদিও সে তোমাদের থেকে অনেক দেনমোহর নিয়ে থাকে। এটা গেল কোরআনের বিধান। কিন্তু এই বিধানটা আসছে জাহেলি যুগের কুসংস্কারকে বাদ দিয়ে সুসংস্কার সুন্দর ব্যবস্থাপনাকে ব্যবস্থার জন্য। সেটা কি? জাহেলি যুগে নিয়ম ছিল স্ত্রীর প্রতি বা কোনো একটা মেয়ের প্রতি দুর্বল হয়ে অনেক দেনমোহর দিয়ে বিবাহ করে নিয়েছে, কিছুদিন পরে স্বাভাবিকভাবে খারাপ লাগতে লাগে, লাগবে, এটা দুনিয়ার নিয়ম। স্বাভাবিকভাবে একটা জিনিস একটা সময় খুব ভালো লাগে, আবার কিছুদিন গেলে সেই জিনিসটা খুব একটা ভালো লাগে না, যার কারণে মানুষ যে সমস্ত জিনিস চেঞ্জ করা যায় সেগুলো চেঞ্জ করে। বড় লোকরা জানলা দরজার পর্দা ভালো হবে, তারপরে ঈদের আগে চেঞ্জ করবে। বাসার ফার্নিচার সব ভালো আছে, কোনো সমস্যা নেই, কিন্তু এগুলো চেঞ্জ করা যায়, আবার চেঞ্জ করে, কারণ একটা জিনিস ব্যবহার করতে করতে খারাপ লাগে। জাহেলি যুগে মানুষের মধ্যে নারী জাতি, তারা যে একটা আল্লাহ তাআলার সৃষ্টি, আদম সন্তান, তাদের মর্যাদা আছে, এই দিকটা তারা না দেখে দুনিয়ার বস্তুর মতো যখন ইচ্ছা তখন চেঞ্জ করতে চাইত, যখন ইচ্ছা তখন তারা সেটাকে পরিবর্তন করতে চাইত। আর সেই পরিবর্তন করতে যে শুরুতে যে একজনকে অনেক দেনমোহর দিয়েছে সেটাকে বিভিন্ন বাহানা দিয়ে ছলে বলে কৌশলে চাপ সৃষ্টি করে, তাফসীরে নুরুল কোরআনে এসেছে যে আটকায় রাখতো, ঘরের মধ্যে আটকায় রাখতো, এই টাকা দিবি তারপর তোকে ছাড়বো, এইভাবে জোর করে তাদের থেকে দেনমোহরটা উসুল করে তারপরে তাদেরকে ছেড়ে দিত, এই টাকা দিয়ে আবার দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতো। আল্লাহ তাআলা কোরআনে কারীমে স্ত্রীর দেনমোহরটা যে স্ত্রীর প্রাপ্য অধিকার, এবং একবার স্ত্রী হিসাবে ব্যবহার করলেই এই দেনমোহর আর স্বামী ফেরত পায় না, আর স্ত্রীকে না দিলে সে স্ত্রী পরিপূর্ণভাবে প্রাপ্য হয়ে যায়। এই যে স্ত্রীর দেনমোহরটা যে অধিকার, আল্লাহ তাআলা কোরআনে কারীমের 20 নম্বর সূরাতুন নিসার 20 নম্বর আয়াতে বলে দিচ্ছেন যে যখন তোমরা তার সাথে একাকী সময় অতিবাহিত করবে, এরপরে যদি তাকে না রাখতে চাও যে কোনো কারণে, তাহলে যতই সম্পদ তুমি দাও না কেন, সেই সম্পদ তার থেকে বিন্দু মাত্র ফেরত নিতে পারবে না। ইসলাম এমন বিধান না যে মানুষের উপর স্বভাব ইচ্ছার বাইরে সাহিত্যের বাইরে চাপিয়ে দেয়, আবার ইসলাম এমন না যে মানুষকে স্বাধীন মতো চলতে দিবে। কেন? ঢাকা শহরে একটা বাড়ি কিনছে, বাড়িটা থাকার মতো উপযোগী না, এখন এই বাড়িটা সে চেঞ্জ করতে পারে। যদি বাস্তবিক অর্থে কোনো সমস্যা দেখা দেয়, বাস্তবিক অর্থে সমস্যা দেখা দিলে তখন সে বাড়িটা স্বাভাবিকভাবে আরেকজনের কাছে সেল দেয়, কিন্তু নিজের কাছে ভালো লাগতেছে না, সামান্য কারণে যে কোনো কারণে হঠাৎ করে করে চেঞ্জ করবে, এইটাকে মানুষ স্বাভাবিকভাবে ভালো মনে করে না। দাম্পত্য জীবন মানুষের সুখময় না হইতে পারে, স্বামী স্ত্রী দুজনের মিল হচ্ছে না কোনো অবস্থায়, ইসলাম সেটার থেকে উপায়ের পথ বাতিয়ে দিয়েছে, উপায়ের পথ পদ্ধতি দিয়ে রাখছে ইসলাম। ইসলাম এটা করবে না যে কোনো অবস্থায় তোমাদের মধ্যে মিল হচ্ছে না, আগুন পানি দা কুমড়া এভাবে তোমরা সারা জীবন থাকতে হবে, এটা ইসলাম বলবে না। বরং কি করবে? ইসলাম সংশোধনের জন্য 11টা স্টেপ, ধাপ, পদক্ষেপ একটার পর একটা, একটার পর একটা নিতে নিতে নিতে যখন 11টা ধাপ অতিক্রম করার পরে বলবে যে আর সংশোধন হচ্ছে না, তখন বলবে একটা তালাক দাও মাত্র, একটা তালাক। ইসলামের সঠিক বিধান আগে বোঝাচ্ছি, 11টা ধাপের মধ্যে কিছু কিছু ধাপ বলি। যদি স্ত্রী স্বামীর অবাধ্য হবে, এখন তো স্বাধীন চেতার মানুষ, সমান অধিকার, রাত্রে শোয়ার সময় মশারি দুই কোণে একজন বাঁধবে আর এক দুই কোণে আর একজন বাঁধবে, এই হচ্ছে আমাদের বিভিন্ন ভাবে ইলেকট্রনিক্স মিডিয়াতে শেখায় যে আপনাকে রাত্রে সাহায্য করে মশারি বাঁধতে, নিষ্কারে শোনা গেছে কার থেকে। আমার ওই সময় উত্তর আসছিল তাদের বলা দরকার যে 6 ঘন্টা অফিস করি, 3 ঘন্টা আমি করবো, বাকি 3 ঘন্টা তুমি করবে। বাসার কাজ তো বোয়া করে, বাসার কাজ তদারকি তুমি অর্ধেক করবে, আমি অর্ধেক করবো। ইসলাম তো বাহিরের কাজের জন্য স্বামীকে দায়িত্ব দিয়েছে, যত খরচ যত বোঝা সব স্বামী বহন করবে, ভিতরে সংসার লালন পালন, সন্তান দেখাশোনা, স্বামীর খেদমত, সেগুলোর জন্য স্ত্রীকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে। এখন যদি একজনের দায়িত্ব আরেকজনের কাছে দেওয়া হয়, আরেকজনের কাছে দেওয়া হয় এটা তো কখনো কেউ আদায় করতে পারবে না, এটা তো ভিন্ন কথা। কিন্তু যেটার থেকে যেটা বলতেছিলাম, দাম্পত্য জীবন যদি সুখময় না হয় সেটার জন্য ইসলাম একটা নীতি বেঁধে দিয়েছে। আবার এর অর্থ এটা না যে আমার ইচ্ছা হলেই ওই নীতি না মেনে আমি চেঞ্জ করব, যেটা জাহিল যুগে করতো। এই আয়াতে যেটাকে খণ্ডন করা হচ্ছে এটা ইসলাম অনুমতি দেয় না। যদি দাম্পত্য জীবন সুখময় হচ্ছে না, ইসলাম বলবে আগে উপদেশ দাও তাকে, তাকে শান্তভাবে কোরআন ও হাদিসের বা ভালো মানুষদের উপদেশ দাও। উপদেশে কাজ হচ্ছে না তাহলে তাহলে তুমি যে তার প্রতি অসন্তুষ্ট অসন্তুষ্ট এটাকে বুঝাও যে তুমি এই আচরণ অসন্তুষ্ট, এটা সে মানতে রাজি না। তাহলে তুমি সাময়িকভাবে একটু বিছানায় উল্টা দিকে মুখ করে থাকো, তার দিকে মুখ করে থাকো না, মানতেছে না, তাহলে তুমি তার বিছানা থেকে আলাদা হয়ে থাকো কিছুদিন, দেখো সে সংশোধন হয় কিনা, মানে না। তাহলে তুমি তাকে উপদেশ দিয়ে চারটা পদ্ধতি তুমি পারতেছো না, যদি তাকে সাময়িকভাবে কোনো শাস্তি দিতে চাও, শারীরিক কোনো দাগ হবে না, তার শরীরের বড় কোনো শক্ত হবে না, অন্য কোনো যদি শাস্তি দিতে চাও সেটা তুমি দিতে পারো, কি শাস্তি? ইসলামে স্বামীর উপর দায়িত্ব দিয়েছে স্ত্রীর আবশ্যকীয় খরচ বহন করার জন্য। ঈদের সময় নতুন শাড়ি কিনে দিতে হবে, এটা ইসলামের দায়িত্ব না। স্ত্রী যদি আইন খাটাতে চায় যে আমি ইসলামী আইনে চলবো, ইসলাম ও স্বামীকে শিক্ষা দেবে যে তুমি স্ত্রীর সাথে আইনে চলো, কি আইন? তুমি অসুস্থ হলে তোমার চিকিৎসার খরচ আমার দেওয়ার দায়িত্ব না, তোমার ঈদের সময় নতুন শাড়ি কাপড় দেওয়ার দায়িত্ব না, তোমার এই যে যখন যেটা চাইবে সেটা আমার দেওয়ার দায়িত্ব না, এটা তোমার সাথে আমি মহব্বতের পরিচয় হিসেবে দিচ্ছি, সুতরাং তোমারও আমার প্রতি মহব্বতের পরিচয় দেখাতে হবে। ইসলাম যেটা শিক্ষা দেয়, ইসলাম আইনের দিকে যায় না, ইসলাম দাম্পত্য জীবনকে ভালোবাসার দিকে নিতে চায়। কেন দাম্পত্য জীবন ভালোবাসার দ্বারা সুন্দর হয়, আইনের দ্বারা সুন্দর হয় না? একজন হয়তো অন্যদিকে মুখ হয়ে গেছে, পরকিয়া হয়ে গেছে, সালিস বসাই দিয়ে গেছে, আদালত সালিস করে দিয়েছে, আবার সংসারে এসে আবার অশান্তি পাচ্ছে, কারণ দাম্পত্য জীবন তো সালিসের দ্বারা হবে না, ভালোবাসার দ্বারা হবে। যে ইসলাম কত সুন্দর ব্যবস্থা নেয়, ইসলাম স্বামীকে বলেছে যে ওই পুরুষ সবচেয়ে উত্তম যে পুরুষ তার স্ত্রীর কাছে উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিস বলেন তখন বলেন যে আমি আমার বিবিদের কাছে উত্তম, বিবিরা আমাকে পছন্দ করে, বিবিদের কাছে আমি প্রিয়, সুতরাং যে পুরুষ তার বিবিদের কাছে প্রিয় ওই পুরুষ মানুষের কাছে প্রিয়। কারণ একজন মানুষের চরিত্র কি এক ঘন্টা আধা ঘন্টা বস্তি দিয়ে আসলে তাকে চেনা যায় না, আধা ঘন্টা তার সাথে চায়ত্ব করা থাকলে তাকে চেনা যায় না, কিন্তু 24 ঘন্টা রাত্রে দিনে তার ভালো মন্দ তার সাথে ওঠা বসা করলে তার চরিত্রটা কেমন সেটা ওই ব্যক্তি বুঝতে পারে যে তার থেকে তার সাথে সবসময় থাকে, স্ত্রী স্বামীর সাথে সবসময় থাকে। যেন স্ত্রীর সত্তায় স্বামীকে ভালো বলতে হবে, এইটি কেন স্বামীকে বলতেছে, স্ত্রীকে বলতেছে যে ওই স্ত্রী সহজে জান্নাতে যেতে যাবে যে স্ত্রীর প্রতি তার স্বামী সন্তুষ্ট। কোন স্ত্রী যদি এমন অবস্থায় মারা যায় যার প্রতি তার স্বামী অসন্তুষ্ট, তাহলে এই স্ত্রী জান্নাতে প্রবেশ করবে না। ইসলাম স্বামীকে বলল যে তুমি তোমার স্ত্রীর প্রতি উত্তম আচরণের পরিচয় দাও, স্ত্রীর কাছে ভালো হওয়ার চেষ্টা করো, আবার স্ত্রীকে বলতেছে যে তুমি তোমার স্বামীর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করো। দুইটা ভারসাম্যপূর্ণ অবস্থা রেখে দুইজনকে তার দাম্পত্য জীবন সুন্দর করার জন্য সুন্দর ব্যবস্থা করা। শারীরিক শাস্তি, তার অধিকার থেকে, তার অতিরিক্ত অধিকার থেকে কিছুটা বঞ্চিত করল। সংশোধন হয় না, সংশোধন না হলে কাউকে কিছু না বলে রাগ করে বাপের বাড়ি পাঠাই দিয়ে আসে, দেখো ঠিক হয় কিনা, বিচ্ছেদ বেদনায় কিছু ঠিক হয় কিনা। ঠিক হয় না, গার্জিয়ানকে ডাকো, তার অভিভাবকদেরকে ডাকো, যে অভিভাবককে তার সমস্যার কথা বলো। ঠিক হয় না, তাহলে তুমি অভিভাবকের সমস্যার কথা বলে সালিসের জন্য বসো। সালিসের জন্য যখন বসবে তখন যে সালিস হবে সেই সালিসটা মানার পরে তোমার চলার চেষ্টা করবে, কোনো উপায় হচ্ছে না, তখন তাকে মাত্র একটা তালাক দিবে। এতগুলো পদক্ষেপ অতিক্রম করার পর যখন কোনো উপায় হচ্ছে না তখন তাকে একটা তালাক দিবে, যে তালাকের পরে স্ত্রীকে আবার রাখা যায়। গত সপ্তাহ আগের সপ্তাহে বলেছিলাম আমাদের সমাজে মানুষ তালাক বললে মনে করে যে শেষ, কেন দেয় তো এরকম একসাথে তিনটা, অথবা একসাথে বাপ মা শুদ্ধ তালাক দিয়ে দেয়। তালাক এই জন্য দেওয়া হয় না, তালাকটা অপারেশন, আঙ্গুলে ঘা হলে আঙ্গুল কাটতে হয়, কিন্তু একজন সুস্থ মনে যদি এক টুকরি আঙ্গুলটা কেটে ফেলে আমরা বলবো পাগল, সে সুস্থ নয়। কিন্তু আঙ্গুলে ঘা হলে যদি আঙ্গুলটা কাটার অনুমতি না থাকতে তাহলে তো এটা আরো শরীরের অন্য জায়গায় যে অসুস্থ হয়ে অসুস্থ করে ফেলবে। তা তালাক হলে এমন একটা বিধান, বিচ্ছেদের যখন দরকার হবে তখনও না, একটা দিয়ে তাকে দেখো, একটা দিয়েছে স্ত্রীর ভিতরে হুশ ফিরেছে যে না আমি তো ভুল করতেছি, বলে এখন কিছু লাগবে না, তুমি স্ত্রীকে ইত্যাদি 3 মিনিটের ভিতরে তাকে স্বাভাবিকভাবে স্ত্রী হিসেবে গ্রহণ করে নাও, কোনো বিবাহ করানো লাগবে না। ইসলামের বিধান এটাকে বলে রজেই তালাক, আরবিতে বলে রজেই, বাংলায় বলে প্রত্যাখ্যানযোগ্য, ফিরিয়ে আনা যায় এমন তালাক। ঠিক আছে চলতেছে সুন্দর, বেশ কিছুদিন হয়ে গেছে আবার বাঁকা কর, আবার এটে এলেমেলে করতেছে স্বভাবতে এমন। বাপের বাড়ি যাওয়ার সময় বলে মাত্র 2 দিন থাকবো, অর্ধেক পথে যায় বলে যে না 3 দিন থাকবো, বাপের বাড়ি যখন ওঠে তখন বলে না 1 সপ্তাহ নিচে যাওয়া যাবে না, এরপরে বলে যে যখন ইচ্ছা তখন আসবো, কিছু বলা যাবে না। স্বাভাবিক স্বভাব এরকম, একটা অবস্থা থাকে না, সবসময় একটা অবস্থায় থাকবে না তারা, আল্লাহ তাআলা যদি পরীক্ষার জন্য বানাইছে। আবার হয়তো দাম্পত্য জীবন অশান্তি আসতেছে, ইসলাম বলে আর একটা তালাক দিয়ে দাও, দিয়ে দেখো সংশোধন হয় কিনা, আর একটা তালাকের পরে যদি সংশোধন হয় তাহলে আবার রাখা যাবে তাকে, এটা করো যেই তালাক। 2 তালাক দেওয়া যাবে, যে তালাকে আবার বিবাহ লাগবে না, চলতেছে সংসার, এখন দেখা যাচ্ছে না কোনো উপায়ই হচ্ছে না, নিরুপায়। তখন ইসলাম বলবে যে তুমি 3 তালাক দিয়ে তাকে সুন্দর মতো, তার যদি দেনমোহর যদি তুমি পরিশোধ না করে থাকো, দেনমোহর পরিশোধ করে তুমি তার সাথে সুন্দর মতো বিচ্ছেদের ব্যবস্থা করে নাও, যেমন তুমি বাড়ি কিনলে বাড়িটা আবার আরেকজনের কাছে বিক্রি করো বা ফেরত দাও, এই হলো ইসলামের ব্যবস্থা যখন দাম্পত্য জীবন সুখময় হয় না। কিন্তু আমরা ইসলামের এই সঠিক বিষয়টা না বোঝার কারণে জাহেলি যুগের মতো বাসায় এসে দেখছে যে একটু সমস্যা হয়েছে, বাপ মার সাথে শ্বশুর শাশুড়ির দুর্ব্যবহার করেছে, অথবা তাদের তো মুখে কোনো ব্রেক নাই, ব্রেক ছাড়া কথা বলেছে, স্বামী রাগ হয়ে 1 তালাক 2 তালাক 3 তালাক 14 তালাক দিয়ে তারপরে সে হুজুরের কাছে করে, হুজুর এখন কি করবো। আমাদের উস্তাদরা বলেন যে ভাই তালাক দেওয়ার আগে আসতেন আমাদের কাছে, আপনি তো আঙ্গুলটা কাইটে শরীর থেকে আলাদা করে তারপরে আসতেন আমাদের কাছে, আর এখন তো চ্যানেলে বলে দেয় রাগের মাথায় তালাক দিলে তালাক খায় না, ইত্যাদি ভাবে তালাক দিলে তালাক খায় না, হারামের একটা উপায়, সহজ উপায়। যদি দাম্পত্য জীবন সুখী না হয় তাহলে আগে আসতে হুজুরদের কাছে, পরে 3 তালাক দিয়ে আসলে কোনো উপায় নাই। আমি উদাহরণ দিই চিকিৎসার মাধ্যমে, অসুস্থ হলে মানুষ নাপা খায়, জ্বর হলে নাপা, কিছুদিন না খালে অ্যান্টিবায়োটিক, তারপরে ইঞ্জেকশন। এখন যদি কোনো ব্যক্তি হঠাৎ করে জ্বর হয়েছে, অস্থির হয়ে অ্যান্টিবায়োটিক কয়েকটা বড়ি 3টা বড়ি একসাথে খেয়ে ফেলছে, তাহলে অসুস্থ হয়ে যাবে। অ্যান্টিবায়োটিক এখন তার খাওয়ার দরকার নাই, অ্যান্টিবায়োটিক কয়েক ধাপে পরে যায় খেতে হবে তার। ইসলাম হলো দাম্পত্য জীবন সুখময় না হলে তার বিচ্ছেদের জন্য এই সুন্দর ব্যবস্থাপনা দিয়ে রাখবে, আর জাহিলি যুগে এই সমস্ত কোন পদ্ধতি অবলম্বন না করে জাহিলি যুগ কি করতো, যখন মনে চায় তখন চেঞ্জ করতো, যেমন ধনীরা তাদের বাসার ফার্নিচার চেঞ্জ করে। এই যে একটা কুপ্রথা, এই কুপ্রথাকে ইসলাম প্রত্যাখ্যান করে তার মূল কি কারণ বলতেছে, যে তোমরা যখন কাউকে ফেরত দিতে চাও স্ত্রী হিসাবে না রাখতে চাও, তখন তাকে তোমরা স্পষ্ট অপবাদ দিবে, দেখবেন স্বামী স্ত্রীর মাঝে যখন মিল মলাপ হয় না, মিলমিশ হয় না, তখন এক পক্ষে আর এক পক্ষকে এমন দোষগুলো ধরা শুরু করে যে দোষ কখনো আগে আলোচনায় ছিল না। বিবাহের সময় কি এদের খাবারে ঠিক মতো দি নাই, অমুকের পাতে মাছ দি নাই বড় মাছ, অমুকের বাপ গেছিল সে বাপকে সম্মান করি নাই, আমার ভাই আসলে আমার ভাইকে সে আপ্যায়ন করি নাই, এই ইতিহাস সব টেনে ওই একজনকে খায়াল করার জন্য চেষ্টা করে। উদ্দেশ্য দোষ ধরা না, উদ্দেশ্য হলো তাকে বিচ্ছেদ ঘটানো। কোরআনে কেরিম এই কথা বলতেছেন, আতা হুদুনাহু বুহতানা ওয়া ইসমান মুবিনা, তোমরা কি তার থেকে এই দেব মহলটা ফেরত নিবে এইভাবে যে তাকে মিথ্যা অপবাদ দিবে অনেক। ইসলাম এগুলো করার পরে শেষে বলতেছে যে কিভাবে তার থেকে নিবে দেব মহল, তুমি তো তাকে ভোগ করে ফেলেছো, স্ত্রী হিসাবে ভোগ করলে স্ত্রীর আর দেব মহল স্বামী ফেরত নেওয়ার কোনো অধিকার থাকে না, তার সেটা প্রাপ্য হয়ে যায় দিক আর না দিক, এটা ঋণ। সুরত নিসার শুরুর দিকতে বলেছিলাম যে আমাদের দেশে একটা কুসংস্কার আছে, ধনীদের বিবাহের সময় দেব মহল কত বেশি হবে এটা খুব বেশি বাধার চেষ্টা করে মানুষকে দেখানোর জন্য, কিন্তু পরিষদের ব্যাপারে কোনো খবর থাকে না। ইসলাম বলেছেন মারা গেলে তার পরিত্যক্ত সম্পত্তি থেকে আগে এই দেব মহল ঋণ শোধ করো, এই ঋণ শোধ করো তারপরে তার সম্পত্তি বন্টন হবে, সেটা একটা সত্য ঋণ। কোরআনে কারিমে বলতেছে যে এই ঋণটা এই তুমি যেটা তার প্রাপ্য এটা তুমি কিভাবে নেবে, অথচ সে তো তোমার সাথে দাম্পত্য জীবনে একটা সময় অতিবাহিত করেছে, তুমি কি অনেক সম্পদ দিলেও তার থেকে নিবে? না, অনেক সম্পদ দিলেও তুমি তার থেকে নিতে পারবে না। তবে হ্যাঁ, ইসলাম অনুমতি দিয়েছে। কি অনুমতি? এক সাহাবিয়া দাম্পত্য জীবন সুখময় হচ্ছে না, আপোষের মাধ্যমে বিচ্ছেদ ঘটাবে, আপোষ ইসলাম অনুমতি দিয়েছে। বেশ কিছুদিন আগে ওই জায়গায় এক জায়গায় বসে আছি, একটা শিক্ষিত মানুষ যুবক এসে সালাম অপরিচিত সালাম কালাম দিয়ে বলে, হুজুর আমাদের দাম্পত্য জীবন সুখময় হচ্ছে না, আমরা অনেক বছর ধরে চেষ্টা করতেছি কোনো মতে আমরা আন্তরিক হতে পারতেছি না, এখন আমরা সুন্দর মতো বিচ্ছেদ ঘটাতে পারছি। আমি লোকটার কথা শুনে খুশি হলাম, তারপর তাকে বিভিন্ন পদ্ধতি বাতায় দিলাম, উনিও বেশ খুশি হলো। পরে বললাম যে এই পদ্ধতিতে আপনারা বিচ্ছেদ ঘটান, কেউ কোনো দোষ বলা বলি করেন না, সেও তারও যেন আর এক জায়গায় বিবাহের ব্যবস্থা হয়, আপনি যেন আর এক জায়গায় বিবাহ করতে পারেন, দেব মহলের যে বিষয়টা আছে দেব মহল সেটা আপনার সুন্দর মতো সমাধান করেন। সেটা কিভাবে করতে হবে? স্ত্রীর পক্ষ থেকে যদি সমস্যা থাকে, স্ত্রী বিচ্ছেদ ঘটাতে চাচ্ছে, স্বামী চাচ্ছে না, স্ত্রী চাচ্ছে, তখন নিয়ম হলো স্ত্রীর যে পরিমাণ দেব মহর স্বামীর থেকে নিয়েছিল ওই পরিমাণ দেব মহর স্বামীকে দিয়ে দিবে। এই ক্ষেত্রে যদি স্বামী বেশি দাবি করে তাহলে দাবি করার অধিকার আছে যে আমি ছাড়বো না, তুমি জানতে যাচ্ছ সুতরাং তোমার টাকা বেশি দিতে হবে। আর যদি অপরাধটা স্বামীর থাকে, অপরাধটা স্বামীর স্ত্রীর পক্ষ থেকে না, কিন্তু স্ত্রী এই স্বামীর এই বিচ্ছেদ প্রস্তাবে রাজি, তখন যদি স্বামীর অপরাধ থাকে তখন স্বামী ওই দেব মহল যেটা তার কাছে ছিল ওটার থেকে আসছে ফেরতের দাবি করতে পারবে না, কারণ অপরাধ তো স্বামীর। ইসলাম এটাকে বলে খোলা বিচ্ছেদ, আপোষের বিচ্ছেদ। তার দাম্পত্য জীবন যদি সুখময় না হয়, সে না হওয়ার ক্ষেত্রে চিকিৎসার পরে যদি উপায় না থাকে সেটার জন্য যে বিচ্ছেদের ব্যবস্থা সেটাকে আমরা একটা নাম দিই তালাক, তালাক আর একটা নাম দেওয়া হয় খোলা। এটা হলো ইসলামের শরী বিধান। আর জাহেলি যদি এগুলো কোনো কিছু অবলম্বন না করে দেব মহলটা জোর করে নিয়ে আর একটা বিবি গ্রহণ করার জন্য চেষ্টা করতো, বর্তমান যুগে অশিক্ষিত মূর্খদের মাঝে যে ব্যবহার বিভিন্ন এলাকায় আছে, একাধিক বিবাহ তাদের স্বভাব, এক জায়গায় বিবাহ করে ওই জায়গার থেকে কিছু টাকা পয়সা নিয়ে কিছুদিন খাওয়া দাওয়া ভোগ বিলাস করার পরে আবার আর এক জায়গা, এই যে স্বভাব জাহেলি যুগের স্বভাব, এটা কোনো অবস্থায় ইসলাম এটা সমর্থন করে না। কারণ নারী জাতির একজন মানুষ সমান অধিকার, ইসলাম বরং নারীকে আরো বেশি অধিকার দিয়েছে, দায়িত্ব দিই নাই আমরা তো অধিকার দাবি দিয়ে দায়িত্ব চাপাই দিই চাকরি চাপাই দিই, অধিকার এক জিনিস দায়িত্ব আর এক জিনিস, অধিকার হয় দুর্বলের দায়িত্ব হয় সবলের, ইসলাম নারীর উপর অধিকার দিয়েছে দায়িত্ব দেয়নি, ইসলাম দায়িত্ব দিয়েছে পুরুষকে, অধিকার হলো যে সহজে ভোগ করবে পাবে শুধু, আর দায়িত্ব হলো যে কাজ করে নিবে। ইসলাম নারীকে যে তিনটা স্তরে ছোটবেলায় বিবাহ এবং মা এই তিনটা অবস্থায় শুধু অধিকার দিয়েছে, সব জায়গায় তার অধিকার ছোটবেলায় অধিকার দিয়েছে। হাদিসে বলেছে যে ব্যক্তি দুইটা কন্যা তিনটার থেকে দুইটা কন্যা লালন পালন করে উপযুক্ত পাত্রের হাতে দিয়ে দিবে আল্লাহ তাআলা এই ব্যক্তির জন্য জান্নাতের ওয়াদা দিয়েছে। কোন হাদিসে ছেলে লালন পালন অধিকার নাই, আল্লাহ রাসূল যখন এই হাদিস বলেন, শুরুতে বলছেন তিনজনের কথা। এক সাহাবি দাঁড়িয়ে বলে, আল্লাহ রাসূল যদি দুইটা মেয়ে বা দুইটা বোন লালন পালন করি, আল্লাহ রাসূল বলেন হ্যাঁ দুইটা বোন লালন পালন করলে সে জান্নাতের ওয়াদা পাবে। যে হাদিস বর্ণনা করে সে বলেন যে আল্লাহ রাসূল এত আগ্রহী ছিলেন, যদি একটা মেয়ের ব্যাপারে আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করা হয়, আল্লাহ রাসূল তাও বলতেন যে হ্যাঁ একটা মেয়ে লালন পালন করো, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ওয়াদা দিবে। এক নম্বর, ছোটবেলায় বিবাহের পরে সংসারে আসে, সংসারে বাসা বাড়ার থেকে নিয়ে বাজার করা পর্যন্ত সবকিছু দায়িত্ব স্বামীর, স্ত্রীকে অধিকার না, এগুলোর মধ্যে। তৃতীয় নম্বর হলো মা হইলে বাপ আর মা, মানুষ স্বভাবগত ভাবে আমরা আমাদের মায়েদের কাছে দুর্বল, বাপ আর মা এই ক্ষেত্রে আমরা মায়েদের কাছে দুর্বল। ইসলাম নারী এবং পুরুষের ক্ষেত্রে নারীদের অধিকার দিয়েছে বেশি এবং পুরুষের ক্ষেত্রে দায়িত্ব দিয়েছে বেশি। জাহেল যুগে এই নারীদের অধিকার তো দিতই না, বরং নারীদের যে প্রাপ্য দেনমোহর সেটা ছিনিয়ে এনে আবার অন্য নারীকে বিবাহ করতে চাইত। এই কুসংস্কারকে আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করে সঠিক বিধান দিচ্ছেন সামনে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এ সমস্ত কুসংস্কার বুঝে এগুলো থেকে বেঁচে থাকবার তৌফিক দান করুক। প্রশ্ন, হুজুর শুধু মহিলাদের পর্দা সহকারে তারা ভিন্ন নামাজ পড়ানো জায়েজ আছে কিনা? মহিলারা মহিলাদের ইমাম, কোন অবস্থায় জায়েজ নাই। মহিলা ইমাম, কোন অবস্থায় জায়েজ নাই। মহিলা মুক্তাদি পুরুষ ইমাম। আম্মাদান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস আছে, আম্মাদান বলেন আল্লাহ রসুলের যুগে আল্লাহ রসুল সব বলতেন না, বাধা দিতেন না, অনুমতি ছিল, কিন্তু আল্লাহ রসুলের ইন্তেকালের পরে আমাদের সময় আম্মাদান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 1400 বছর আগের কথা, যে আমাদের সময় যে ফেতনা শুরু হয়েছে এটা যদি আল্লাহ রসুল দেখতেন তাহলে কোনো অবস্থায় মেয়েদেরকে ফরজ নামাজের জামাতে যাওয়ার অনুমতি দিতেন না। এটা গেল মহিলারা জামাতে যায় শরীক হওয়া, ফরজ নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ, এই সমস্ত নামাজে মেয়েদেরকে জামাতে যাওয়ার অনুমতি নেই। আর স্বাভাবিকভাবে প্রশ্ন হলো অন্য নামাজ, এখন রমজান মাস আসছে, রমজানের মানুষ তারাবি পড়ে, তারাবির নামাজ নফল নামাজ, নফল নামাজে নিজ ঘরের মহিলারা নিজের স্বামী ভাই এদেরকে ইমাম বানিয়ে যদি পিছনে ইক্তেদা করে এটা জায়েজ। নিজ ঘরের মহিলারা অন্য বাসা থেকে আসবে, ইসলাম এটাকে জায়েজ বলে না, মাকরুহে তাকরি। তবে সামনে যদি কোনো পুরুষ থাকে, সেই পুরুষের পিছনে পুরুষ মুক্তাদি আছে, এরপরে মহিলারা খাস পর্দার সাথে আছে, তাদের নামাজ হয়ে যাবে, কিন্তু এভাবে জামাতের সাথে নামাজ পড়া মাকরুহে তাহরি। প্রশ্ন, তারাবির নামাজের 4 রাকাত পর যে দোয়া পড়তে হয় তা না পড়লে কিছু হবে? সুবহানাল্লাযী মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল্লাযী ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবতি ওয়াল কুদরতি, এগুলো মানুষের ধারণা, এগুলো কোরআন হাদিসের না। এই জায়গায় কোনো এই দোয়া না পড়ে দুরূদ শরীফ পড়া, সুবহানাল্লাহ পড়া, এমনি আরাম থাকা, তারাবি বলা হয় 4 রাকাত পরপর আরামে থাকতে হয়। আমাদের তো একদিন একজন লেখছে যে 3G স্পিডে তারাবির নামাজ হয় অনেক জায়গা, 4G পার হয়ে 5G পার হয়ে 3G স্পিডে আলমতারা দেশের জায়গায় নামাজ পড়া দেখবেন, আলমতারা কুল পড়লা, লীলাফি কুল পড়লা, আড়াইতল্লাতে কুল পড়লা, মানে 3G থেকে 6G স্পিডে নামাজ পড়ে তারাবির নামাজ। এটা না আরো নিজে দেখে 4 রাকাত শান্তভাবে স্থিরভাবে নামাজ পড়বে, 4 রাকাত নামাজ পড়তে যতটুকু সময় লাগে এতটুকু সময় আবার অপেক্ষা করা, আরামে থাকা, এটা হলো তারাবি। ওই জায়গার থেকে নাম আছে তারাবি মানে বিশ্রাম নেওয়া, ওই বিশ্রাম থেকে মূলত নাম হয়েছে তারাবি নেওয়া। 4 রাকাত পরপর যে বসতে হয় এই জায়গা দোয়া উদ্দেশ্য না, যেটা আমি বলতে চাচ্ছি সেটা দোয়া উদ্দেশ্য না, এই জায়গা হলো আরাম, আবার চার সামনের 4 রাকাতের জন্য আমি একটু স্বস্তি পাই। এই আরামের জন্য এই সময় কোনো তাসবি তাহালিল জিকির দুরুদ যে কোনো দোয়া পড়া যেতে পারে। এই যে দোয়া আছে এই দোয়া কোরআন হাদিসে না মানুষের বানানো, এটা কোনো অবস্থায় আবশ্যক মনে করা যাবে না, তবে এই দোয়াটা উচ্চারণ করা খুব কঠিন। এই দোয়াটা যারা সহিহ বা আরবি পড়তে পারবে না এরা পারে না, গ্রামগঞ্জে সুবহানাকে সিল্লায়াতে এরপরে শেষেরটাকে সিল্লায়াতে শেষ দেখবেন গ্রামে যে নামাজ। এই জন্য 4 রাকাত পরপর এই সমস্ত দোয়া এত জরুরি কিছু না, আরাম হলেই চলে। নামাজের নিয়ত কিভাবে করতে হয়? নামাজের নিয়তের জন্য আমি যে নামাজ পড়তেছি সেটা আমার অন্তরে থাকলেই যথেষ্ট। আমি মাগরিবের নামাজ পড়ার জন্য বাসার থেকে এসেছি, সেটা তো আমার অন্তরে আছে, এটা আমার নিয়ত থাকে, শুধু মুখে আল্লাহ আকবার বললে হবে। মুখে নিয়ত বলাটা সুন্নাত না, জরুরি না, তবে যাদের সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত থাকে যে সুন্নাত না বেতেন না ওয়াজিব ইত্যাদি, তারা যদি মুখে বলতে চায় বলতে পারবে, কিন্তু নিয়ত মুখে উচ্চারণ করা কোন অবস্থায় জরুরি না। নিয়তের দলিল কি, আলামত কি? যদি কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করা হয় তাৎক্ষণিকভাবে, ভাই আপনি কি নামাজ পড়তেছেন, সে যদি কোনো চিন্তা ভাবনা ছাড়া বলতে পারে যে আমি আসরের নামাজ পড়তেছি, তাহলে বুঝতে হবে তার মধ্যে নিয়ত আছে। আমাদের সমাজে অনেক সময় জানাজার সময় বলি আপনাদেরকে, এখনো গ্রামে যে এই মাইয়েতের দোয়ার জন্য চার তকবীরে শহীদ কিবলা মুখে আল্লাহ হস্তে আল্লাহ আকবার, এটা একবার বানোয়াট, কেউ কোরআন হাদিসের কোনো দলিল দেখাতে পারবে না এটার দিকে। এই জন্য নিয়তের জন্য বেশি বাড়াবাড়ি না করে মনের ইচ্ছাটাই হলো নিয়ত। মনের ইচ্ছাটা যদি আমার জাগ্রত থাকে এটা আমার জন্য যথেষ্ট। মুখে যদি বলতে চাই তাহলে কোন নামাজ কত রাকাত কি নামাজ এটা বললে হলো, আমি মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ পড়তে চাই আল্লাহ আকবার, এটুকু যদি মুখে বলতে চাই। কিন্তু মনে রাখতে হবে নিয়ত বলতে যে যেন আমার তাকবীর ওলা না থাকে, ইমামের সাথে যে তাকবীরুল্লাহ বলতে এটা অনেক ফজিলত। নিয়ত করতে যদি আমি তাকবীরুল্লাহ ছুটে যাই তা আমি একটা বেফায়দা সওয়াব নাই এমন কাজ করতে যাই, সওয়াবের একটা কাজ থেকে বঞ্চিত হলাম। সুতরাং নিয়তের নিয়তের জন্য ধরা বাঁধা কোনো নিয়ম নাই, মনের ইচ্ছাটাই যথেষ্ট। নামাজ পড়ার পর মাথায় হাত দিয়ে কি দোয়া পড়তে হয়, দুইটা দোয়া, ইয়া কবিয়ু কফ ওয়া ইয়া, ইয়া কবিয়ু ইয়া কবিয়ু সাতবার নয়বার একবার, অথবা বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহুর রহমানুর রহিম আল্লাহুম্মা আযহিব আন্নিল হাম্মা ওয়াল হুজনা, এই দুটো কোন একটা দোয়া। সব এগুলো হচ্ছে বুজুর্গদের থেকে বানানো হাদিস, কোরআনের দলিল না। আগের দোয়া পড়লে স্মরণ শক্তি ঠিকঠাকে বৃদ্ধি হয়, দ্বিতীয় দোয়া পড়লে দুশ্চিন্তা দূর হয়। কিভাবে গোসল করলে গোসল ফরজ হবে, গোসল ফরজ হয় স্বামী স্ত্রীর বিশেষ ভোগের পরে আর স্বপ্ন দোষ হলে, আর মেয়েরা নিজ থেকে সুস্থ হলে গোসল ফরজ হয়। ফরজ গোসল করার জন্য নাকে পানি দেওয়া এবং রমজান মাসে স্বাভাবিকভাবে কুলি করা, গড়গড়াই কুলি না করা এবং সম্পূর্ণ শরীরে পানি পৌঁছাই দেওয়া, এটা হলো গোসল ফরজ। এভাবে করলে গোসল ফরজ আদায় হয়ে যাবে। আমাদের দেশে যে আমরা করি সাধারণত সেটা আমরা ঠান্ডার জন্য করি, আমাদের দেশে যে আমরা দুপুরবেলা গোসল সেটা স্বাভাবিকভাবে সব ঠান্ডার গোসল, এটা স্বাভাবিকভাবে ফরজ গোসল না। তবে এই গোসলও আগে উজু করে নেওয়া, ফরজ গোসলও আগে উজু করে নেওয়া এবং সুন্নাত গোসলের ক্ষেত্রে উজু করে নেওয়া, উজু করলেই গোসলের ফরজ দুইটা আদায় হয়ে যায়, বাকিটা থাকে সম্পূর্ণ শরীরে পানি পৌঁছানো। উজু করার সময় যদি নাকে পানি বেশি চলে যায় তাহলে কি রোজা ভেঙে যাবে, যদি নাকের পানি ভিতরে যে কণ্ঠনারীর ভিতরে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে, নাকের সাথে কণ্ঠনারীর সম্পর্ক আছে। দেখবেন ভাত খাইতে গেলে অনেক সময় নাকে চলে আসে, রোজার সময় ব্রাশ ব্যবহার করা যাবে ঠিক হবে, ব্রাশের সাথে টুথপেস্ট ব্যবহার করা যাবে না রোজা অবস্থায়, সেহেরির শেষ সময় থেকে নিয়ে ইফতারির আগ পর্যন্ত টুথপেস্ট ব্যবহার করা মাকরু হবে। তবে যদি গলার ভিতরে না যে আমি বাইরে ফেলে দিই তাহলে মাকরু হলো, রোজা ভাঙবে না, কিন্তু ব্যবহার করতে যদি গলার ভিতরে চলে যায় রোজা ভেঙে যাবে। এই জন্য রোজা অবস্থায় টুথপেস্ট বা মাজন কোনো অবস্থায় ব্যবহার না করা, যদি করতে হয় খালি ব্রাশ বা মেসওয়াক ব্যবহার করা। ওযু না করে কি কোরআন শরীফ ছোঁয়া যায়, কোরআন শরীফ ওযু না করে স্পর্শ করা যায় না। যদি দরকার হয়, বিশেষ দরকার, এক জায়গা থেকে আর এক জায়গা নিতে হয় তাহলে হাতে কোনো তোয়াইলে বা কোনো পবিত্র জিনিস দিয়ে তারপরে নেওয়া যায়, কিন্তু স্বাভাবিকভাবে ওযু ছাড়া স্পর্শ করা যায় না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যে এই কোরআন কে যেন পবিত্রতা ব্যতীত স্পর্শ না করে। শুয়ে কি কোরআন শরীফ পাঠ করা যায়, শুয়ে শুয়ে মুখস্থ কোরআন শরীফ পড়া যাবে, কিন্তু দেখে দেখে কোরআন শরীফ পাঠ করা বিয়াদবি, কোরআনের সাথে বিয়াদবি হয় না, যায় না কিন্তু বিয়াদবি অনুত্তম, এটা থেকে বেঁচে থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে বুঝে এগুলোর উপর আমল করবার তৌফিক দান করুক। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام ومنك السلام، تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله ماهي رمضان الجمر دين اصر আগে আসরের পরে ইফতারের আগে ভুল আপনার দরবারে হাত তুলেছি, ইয়া আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত রকম গুনাহগাতাকে মাফ করে দেন, ইয়া আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, ইয়া আল্লাহ আমাদের ছোট বড় সকলকে মাফ করে দেন, ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত রকম গুনাহগাতাকে মাফ করে দেন, যে আল্লাহ আমাদের জীবনের সমস্ত নেক আমলকে কবুল করে নেন, সামনের জীবনে আরো বেশি নেক আমল করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, মাহে রমজান এর আল্লাহ রহমতের অংশে বিদায় নিচ্ছি। ইয়া আল্লাহ, আমাদের আব্বা আম্মার পরীক্ষা রহমতের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, আমাদের যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে, ইয়া আল্লাহ, এতিমের মতো আমাদের দিকে নেক আমলের দিকে তাকিয়ে থাকে। ইয়া আল্লাহ, কিছু আমল আমরা পাঠাই কিনা। ইয়া আল্লাহ, আমরা তো দুনিয়ায় মত্ত। ইয়া আল্লাহ, সে সমস্ত পাপনার কবরে আজাবকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, আপনি তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। ইয়া আল্লাহ, আপনি তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, আমাদের বাকি জীবন আপনার সন্তুষ্টি মোতাবেক কাটাবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আমাদের জীবনের সমস্ত নেক আমাল, নেক দোয়া, নেক আশাগুলোকে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।